কোর্টে যখন হাকিম তোমাকে কিছু জিজ্ঞাসা করবে কিংবা অপরপক্ষের প্রতিপক্ষের উকিল যখন তোমাকে জিজ্ঞাসা করবে তখন তুমি কি বলবে? ব্যাগ, আর কিছু বলবে না, খবর আর কিছু বলবে না, তুমি যেন আর কিছুই জানো না, কি বলবে? ব্যাগ। ঠিক আছে, কেস চলে এলো কোর্টে, এদিকে মহাজন, ওদিকে চাষি, চাষিকে প্রশ্ন করা হয়, যে কোনো প্রশ্ন করা হয়, প্রশ্নের উত্তরে কি বলে? হাকিম জিজ্ঞাসা করে বলবে নিজের পক্ষের উকিল বলল মহামান্য বিচারপতি এই লোক পাগল আসলে এই লোক কারো কাছ থেকে বাবুর কাছ থেকে ঋণ করতে পারে না, এই লোকের বিরুদ্ধে বলে বেচারি মহাজন ফেসে গেল। আর এই উকিল চাষিকে দিয়ে দিল। আমি তোমাকে ব্যয় শিক্ষা দাও, তুমি উল্টি আমার ব্যয় করছো। বেচারি উকিলও তার কিস পেল না। এই গল্পটা কেন বললাম? যে আমাদের দুনিয়ার মধ্যে যে বিচার গুলো হয়, ঠিক নয়কে ছয় দিবেন, এদিকে সমস্ত রকমের জাল জালিয়াতি দুজনই সবকিছু আমাদের করে, হয়কে নয়, নয়কে হয় করার চেষ্টা করা হয় এবং হয় দোষীকে নিদোষকে দোষী সাব্যস্ত করা হয়। এই দুনিয়ার মধ্যে এইরকম বিচার তার ক্রিয়ান্তর দিনে চলবে না, চলবে না। দুজনের মাঝে আপনি আর আমি দোকানে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ করে আপনি আর চায়ের গ্লাসটা আমার গায়ে ফেলে দিলেন, আমার ভালো ধরছিল, ভালো রাখা ছিল, আমার খারাপ করে দিলেন, আমার রাগ সহ্য না হয় আপনি আমার বাবা থাকো, আর সেও সহ্য করতে না আপনি আমার কাছে থাকো, এই থাকা থাকতে হতে হতে চোরাচুরি হতে হতে অঙ্গাঙ্গি হতে হতে গ্লাস হয়ে গেল, ফাটাফাটি হয়ে গেছে, কোথায় গেল? কোটে গেল। যে হাকিম সে সিভিল কেসে বসে আমাদের ওই চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, আর তার কাছেই কেস ফাইল হয়েছে। যখন হাকিম বিচারে বসবে এবং তাদের উভয় পক্ষের উকিল, আমার পক্ষের উকিল এবং আপনার পক্ষের উকিল, যখন কেস জেলা অবক্ষোভ করবে, কেসকে সাজিয়ে নানা অবক্ষোভ করা পেশ করবে, হাকিমকে শোনাবে, হাকিম উকিলের কথা নেবে নাকি নিজের চোখে দেখা ঘটনা যেটা, সে নিজের চোখে দেখা ঘটনা অনুযায়ী বিচার করবে। যে আপনার তারা আপনার পাপ করা, আপনার অন্যায় অত্যাচার করা নিজের চোখের সামনে সব কিছু দেখছেন, পুঙ্খানুপুঙ্খ রূপ দেখছেন, সেই আল্লাহর সামনে উকালতি করে কিছু হবে না। কিন্তু বোকামি খবর তার আল্লাহকে এত ছোট মনে করেন না যে আল্লাহ তারা দরকারের উকিলের দরকার আছে, এটা আল্লাহ ছোট করা হচ্ছে, আল্লাহকে ছোট মনে করা হচ্ছে, এত জীবন ক্ষমতা আপনি আল্লাহ তাদের ছোট মনে করেন না, যে আল্লাহ ছোট মনে করেন তাদের মুশিয়ে হয়ে গেলেন, আল্লাহ তারা দরকারের উকিল ঘুরি লাগে না। সালামাকে তাকে ওয়াইদা সালামাকে আইবাদ কাহিনী ফাইন নিয়ে তারিখ, যখন তো বান্দা ডাকবে তখন আল্লাহ কি হিবে সরাসরি আল্লাহকে রাখতে হবে, কোন মাধ্যম ফাধ্যম ওসিলা ফসিলা কিচ্ছু নেই। ওসিলা যদি আসবে হুজুর আল্লাহ তারা কোরআনে বলেছে ওসিলা ধরতে, কোথায় বলেছে যে আল্লাহ আমন্তাকুল্লাহ ওয়াতাকু ইলাইহি ওয়াসিলা তাওয়াজা ইনু কিসাল ওয়াতাকু ইলাইহি ওয়াসিলা ওসিলা ধরতে বলেছেন। ওসিলা শব্দ বাংলা না বলেন না আমাদের বাংলাদেশের বাবাদের উঠে আমি যদি যাওয়া দেখি উঠে আমরা ওসুলটা সাহাবারা বেশি বলেন না আমরা আপনার হচ্ছে আপনি পার পেয়ে যাবেন, আর জেনে রাখবেন যে এই আমলের জোরে আপনি পার পেতে পারেন না, যদি আল্লাহ রহমত করে আপনি আল্লাহ আদর ফিরে পাতে পারবেন না, আল্লাহ যদি বলেন আল্লাহ রসুল আপনি তো আল্লাহ রসুল আপনি বললেন আমিও যদি আল্লাহ আমার প্রতি দয়া না করেন আমি জান্নাত দিয়ে যাব না। আর এই জন্য অসুবিধা ধরতে হবে, একটু অসুবিধা ধরুন, কিছু ভালো কাজ করুন, আল্লাহ রহমত আপনি দেখে চলে যান, খবরদার কারো উপরে ভরসা করবেন না, কোন কি কোন অসুবিধা আপনাকে পার করতে পারবেন না। যাই হোক, কিয়ামতের দিনে আপনার এই ওসিলা যে সুপারিশকারী কেউ হবে এটা হতে পারে না। আর দ্বিতীয় কথা, যে মুশরিকরা কেন গায়ে লাগে করে, আল্লাহ তারা নৈপত্য দান করবে, তারা সুপারিশ করে আল্লাহ নৈপত্য দান করবে, এই জন্য তারা এবার করে। কিন্তু এসব ধারণা ভুল, তাদের হতেই পারে না যে কেউ আপনাকে কেমনের দিনে আল্লাহ তারা নিকটবর্তী করে দেবে আপনার মেয়ে কামু ছাড়া, ইমান ছাড়া। জেনে রাখবেন বিভিন্ন কাবিলা ঘোরার মধ্যে ভাইজান কথা বলতে বলতে আমাদেরকে অনেক কথা বলে ফেলেছি বা অনেক কথা বাকি থেকে গেল, যে বড় বড় শিরিক আমাদের মধ্যে রয়েছে সেটা হচ্ছে ফরিয়াদের শিরিক, যেমন আমাদের দোয়ার শিরিক, আনুগত্যের শিরিক, অন্ধ অনুকরণের শিরিক, আল্লাহ কোথায় আছেন, আল্লাহ সর্বেশ্বর বাদীদের যে আল্লাহ কোথায় বা আল্লাহ সবাই মাঝে আছে না আছে, এই ব্যাপারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা একটা বড় নেওয়া দরকার ছিল। বড় আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আপনার হাত ধরে, আল্লাহ আছেন সব জায়গায় এই কথা ঠিক না ভুল না বলেন অনেক মানুষ এখানেই আছেন যারা বিশ্বাস করেন আল্লাহ আছেন সব জায়গায় কিন্তু কথা ভুল, তার মানে হল যে আল্লাহ আপনি যেখানে বসে আছেন তার নিচেও আল্লাহ আছে, আপনি যখন সকালবেলা পায় না তখন পায় না কোথায় গিয়ে পড়েন আল্লাহ করি না খবর আল্লাহ সব জায়গায় আছেন কিন্তু আল্লাহ সব জায়গায় আছে মানে আল্লাহ দৃষ্টি সব জায়গায় আছে, আল্লাহ সাহায্য সব জায়গায় আছে, আল্লাহ জ্ঞান সব আল্লাহ যে সত্তা সেই সত্তা কোথায় আছে আল্লাহ কি বলে, দু নম্বর কথা হলো আল্লাহ আছে মুমিনের হৃদয়ে কয়দিন বাবুর ভোর কেন না আল্লাহ আপনার মুমিনের হৃদয়ে নেই তাহলে অনেক মুমিন হয়ে যাবে অনেক আল্লাহ হয়ে যাবে আপনার হৃদয় একটা আল্লাহ আমার হৃদয় একটা না হলো একটাই আল্লাহ অন্য সবার হৃদয়ে ঢুকে একটা কিন্তু আল্লাহর হৃদয়ে আল্লাহ আছে মানে মানুষের মনের মনের হৃদয়ে আল্লাহ আছে মানে আল্লাহ জিকির আছে, আল্লাহ সত্তা না আল্লাহ স্বয়ং না। তিন নম্বর উত্তর হলো যে আল্লাহ তাআলা আছেন আরশের উপরে আর রহমান ও আল্লাহ এই আছে এক প্রকার শিরিক এবং বিভিন্ন প্রকার শিরিক আছে, যে শিরিক বলতে গেলে আর একটা দিন আমাদের সময় দেন ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। জেনে রাখবেন একটা কবিতা আছে ব্যাপারে অপূজ্য পূজিত হয় বিশ্বপতি ছাড়া জ্যেষ্ঠ নর্দা সত্য জ্ঞান ধারা চলিছে প্রকাশ্যায় নিশায় দিন ও ইমান ত্যাগী স্বস্থ বিধাতায় ঋতু পূজক কেহ শক্তির উপাসক লোভের পূজারী কেহ ইন্দ্রিয় সেবক কাছের পূজারী কেহ কেহ পাথরে কবর পূজক কেহ লোভী মানবে ইচ্ছার পূজক কেহ আত্মসুখ প্রয়াসী বিলাস বেশনা কেহ মত্ত দিবানিসী সৎ ব্যবসায়ী কেহ নামের পূজক যশান্বেষী কেহ কেহ প্রাধান্য সাধক ছবি মুক্তি পূজে কেহ ভক্তি অর্ঘ নামে জল ও জিভে পূজে কেহ সভয় জ্ঞানে দেশের পূজক কেহ দেশ নায়কে কেহ পূজে প্রাণ ভয়ে যুক্তি অপরে। এইভাবে অনেক শিখ আছে যা বলার দরকার ছিল কিন্তু সময় নেই। আর সর্ব একটা শিল্পের কথা বলি সেটা হলো ছোট শিরিক, ছোট শিরিক কেমন যেমন ছোট শিরিকের উদাহরণ কি তাবিজ মারা কি শিরিক ছোট শিরিক, যদি বিশ্বাস করেন যে তাবিজের পরেই আমার কাছে দিন আসবে না তাবিজই আমাকে বল করবো তাহলে কি শিরিক হয়ে যাবে বড় শিরিক, তাবিজ মারা কি শিরিক এ সময় কথা ছিল কিন্তু সময় নেই। তারপরে লোক দেখানোর জন্য নামাজ, মনে করুন আপনি বাংলাদেশ থেকে গেলেন নামাজ পড়েন আপনার কাকিন বললো মাশাআল্লাহ মোহাম্মদ আল্লাহ ফিরাদিন হয়ে যদি আপনি নামাজ আল্লাহর জন্য করেন যখন মানুষের চলে আসে নামাজ পড়ছেন মহিলে এই হুজুর আসছে তখন আপনি নামাজটাকে হাত থেকে ভাবছিলেন হুজুর আসছে এবং কি বলবে হুজুর আর সুন্দর করে বলতে লাগলেন কি হয়ে গেল নামাজ আপনি পড়ছেন আপনি আল্লাহ করবেন কিন্তু হুজুরকে মাথায় ঢুকিয়ে দিলেন কি হয়ে গেল রিয়া হয়ে গেল শিরিক হয়ে গেল ছোট শিরিক। আল্লাহ আমি যদি শিরু পাই ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো আল্লাহ আমাদেরকে পাকা মুসলমান দান করুন, এই যে দেশে এসেছেন যে দেশে এসেছেন এই দেশে সুযোগের সদ্ব্যবহার করুন সময়কে ব্যবহার করুন তৌহিদের জ্ঞান নেন শিরিক মুক্ত হন এবং বাড়িতে টিভিতে করুন, তবে একটা করে রাখি মারামারি করবেন না, মারামারি করবেন না ধীরে সুস্থে ধীরে ধীরে ধীরে ধীরে মানুষকে বোঝান হিকমতের সাথে মানুষকে বোঝান শিরিক মুক্ত পরিবেশ তৈরি করুন ইনশাআল্লাহ আমাদের লাভ হবে ইনশাআল্লাহ আমাদের জয় হবে ইনশাআল্লাহ আমরা নিরাপদ লাভ করবো এই দুনিয়ায় এবং সে দুনিয়ায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বানা জালালনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনন্না মিনাল খাসিরিন।